السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে একটা ছোট্ট বিষয় এবং ফজিলতের বিষয় যে কোন কাজ করলে প্রথম দিনের শিশুর মতো জন্মের দিনে শিশুর মতো নিষ্পাপ হওয়া যায়। আমরা যে কয়টি কাজ পেয়েছি হাদিসে সেই কয়টি কাজের কথা উল্লেখ করব। যদি কেউ প্রথম দিনকার শিশুর মতো জন্মদিনের শিশুর মতো নিষ্পাপ হতে চায় তাহলে সে এই কাজটা করতে পারে। তবে সমস্যা হচ্ছে যে এই পা এই কাজগুলো করলে কি কাবিরা গুনাহ মাফ হবে? কি মনে করুন, যদি শিরিক করে থাকে তাহলে কি শিরকের গুনাহ মাফ হবে? শিরকের গুনাহ মাফ হবে না। এই কাজগুলো করতে হলে শর্ত হচ্ছে তৌহিদ, ইমান। একজন কাফের করলে কি সে পাবে ক্ষমা? না, না। সমস্যা হচ্ছে যদি কোনো তৌহিদবাদী এই কাজগুলো করে তাহলে নিষ্পাপ হয়ে যাবে, তার মানে কি কাবিরা গুনাহ শুদ্ধ ধোয়া যাবে? যদি তা না যায় তাহলে প্রথম দিনের জন্মদিনের শিশুর মতো হওয়ার কথা মানে কি? আল্লাহই ভালো জানেন। অনেকে বলছেন যে কাবিরা গুনাহ মাফ হয়ে যাবে যদি এই কাজগুলো সে করে, কারণ নিষ্পাপ হওয়ার মানেই হচ্ছে প্রথম দিনের শিশুর মতো নিষ্পাপ, মানে তার সাগিরা কাবিরা কিচ্ছু নেই। তাছাড়া কেন বলা হবে হাদিসে আল্লাহই ভালো জানেন। আমরা দেখে নি কাজগুলো কি। প্রথম হচ্ছে উজু করে নামাজ পড়া। সবাই যারা নামাজি তারা উজু করে নামাজি পড়ে, যেহেতু হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিনকুম রাজুলুন ইয়াকরাবু ওয়াদুউহু ফায়াতামাদমাদ। তোমাদের মধ্যে যে কেউ পানি নিকটে করে হাত ধোয়ার পর, মানে পানি তার নিকটে করা হয় তারপরে হাত ধুতে হয় যেভাবে, কিন্তু এখানে সংক্ষেপ আছে। ওয়াদু আরবিতে ওয়াদু মানে উজুর পানি, আর উজু মানে উজু করা, ওয়াদু মানে উজুর পানি। তো উজুর পানি যখন নিকট করা হয় বা সে নিকটে করে, অতঃপর সে প্রথমে কি করতে হাত ধুতে হয় তাই না? কিন্তু এখানে সরাসরি কি বলা হয়েছে, ফা ইতামাদমাদু ওয়াইস্তানশিকু ফায়স্তানসিরু। সে কুল্লি করে এবং নাকে পানি দিয়ে ঝেড়ে পরিষ্কার করে। নাকি এখানে বলা হয়নি তিনবার না কবার, সংক্ষেপে আর কি। আর একটা মশলা এখানে আছে যে কুল্লি করা নাকে পানি নেওয়া এক লোট পানিতে না আলাদা আলাদা করে? বুখারী সহি হাদিসে যেগুলো আছে সেটা হচ্ছে যে এক লোট পানি অর্ধেকটা মুখে আর অর্ধেকটা নাকে, কুল্লি করতে হবে নাক ঝাড়তে হবে, মানে এক লোট পানিতেই। কিন্তু অন্য বর্ণনাতে সালাসান সালাসান করে আলাদা শব্দ এসেছে যে তিনবার কুল্লি করবে, তিনবার নাকে পানি নিয়ে নাক ঝাড়বে। আর বিশেষ করে বলা হয়েছে ওয়া বালিগ ফিল মাদমাদাতি ওয়াল ইসতিনশাক, তো কুল্লি করাতে এবং নাকে পানি নেওয়াতে মানে বেশ ভালোভাবে করো আর কি, মানে মুবালাগা করো, অতিশয় বা আতিশয্য তাতে থাকে। তাতে যেমন বলা হয়েছে গড়গড়া করা, মানে আপনি কুল্লি করলেন পানিটা হয়তো এই জীবের গোড়া পর্যন্ত গেল না, কিন্তু গড়গড়া করলে জীবের গোড়া পর্যন্ত যাবে। নাকে পানি নিলেন ঝেড়ে নিলেন, কিন্তু সামান্য যদি টেনে নেওয়া হয় তাহলে পরে নাকের গোড়া পর্যন্ত যায়। হ্যাঁ, তবে রোজা থাকলে যেন খেয়াল থাকে যেন পানি নিচে, গলার নিচে বা নাকের নিচে চলে না যায়। তো মশলাটা কি হলো যে আলাদা করেও আপনি তিনবার কুল্লি করতে পারেন, তাতে সুবিধাটা বেশি হয়। মানে ওই মোবালাগা যাকে বলা হচ্ছে, মানে বেশি বেশি বেশি বাড়াবাড়ি করে ধোয়া, মানে কুল্লি করলে ওনাকে পানি নেই আর কুল্লি করে না, পানি নিয়ে এইভাবে গোটা মুখটাকে দিয়ে তারপরে ফেলে নেওয়া। তো আলাদা করে এক লোট পানি নিলে ভালো সাফ হয়। আর অবশ্যই এটা জ্ঞানের কথা, হাদিসেও আছে যে আলাদা করে পানি নেওয়া, আলাদা করে তিনবার কুল্লি করা, তিনবার নাকে পানি নেওয়ার কথাও হাদিসে এসেছে এবং এটাও সহি হাদিস। বেশ, তাহলে তারপর নাকে পানি দিয়ে ঝেড়ে পরিষ্কার করে, তার চেহারা, তার মুখ এবং নাকের গুনাহ সমূহ ঝরে যায়। তাহলে মুখ দিয়ে যা গুনাহ করেছে, তার মানে ধরুন মুখের সাহায্যে সে গীবত করেছে, চুগলি করেছে, মিথ্যা বলেছে, অশ্লীল বলেছে, সেসব গুনাহগুলো তার ঝরে যায় কি না বললাম প্রথমেই, আল্লাহ ভালো জানেন। কিন্তু এখান থেকে যে হাদিসের যে পরিষ্কার শব্দ আছে তাতে বোঝা যায় গুনাহ সমূহ, হ্যাঁ সমস্ত গুনাহ ঝরে যায়। অতঃপর সে যখন আল্লাহর আদেশ অনুযায়ী তার চেহারা ধোয়, আল্লাহর আদেশ অনুযায়ী মানে কি বলে, ফাগসিলু উযু হাকুম, ওয়া যা বলেন না উজুর কটা ফরজ, উজুর কটা ফরজ, উজুর চারটে ফরজ, কি চারটে ফরজ কোথায় আছে? কোরআনের এই আয়াতে, ফাগসিলু উযু হাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তো এখানে যে চারটে ফরজের কথা উল্লেখ করা হয়েছে, আল্লাহ যেমন বলেছেন সেভাবে চেহারা ধো, হাত ধো। কিন্তু এখানে কি চারটেই ফরজ আছে না আরো ফরজ আছে? এই আয়াতের মধ্য থেকেই আরো দুটো ফরজ বের করা যায়। সেটা হচ্ছে, এক হচ্ছে কি যে পরপর হতে হবে, মানে যেটা বলা হয়েছে যেমন আগে মুখ চেহারা বলা হয়েছে, তারপর আগে চেহারা, আয় নয় যে আগে হাত ধোবো তারপর চেহারা ধোবো, তার কারণ আয়াতে তারতিব এসেছে। এমনকি মাথা মাসাহ করার কথা পরে আবার পা ধোয়ার কথা এসেছে, ধোয়ার কথাটা একসঙ্গে বলা হয়নি, তার মানেই হচ্ছে তারতিব জরুরি। আর একটা হচ্ছে এক নিরবচ্ছিন্ন ভাবে লাগাতার করতে হবে, এক টানা করতে হবে, এ নয় যে চেহারা ধুলেন নে তারপরে খানিক খেলা করলেন নে তারপরে হাত ধুলেন, হাত এদিকে চেহারা শুকিয়ে গেল, হাত ধুলেন তারপর শুকিয়ে গেল তারপর মাসা করলেন, না এরকম না, মানে এক টানা করতে হবে। তাহলে এখানে ছটা ফরজ বের হয়। তাহলে উজুর ফরজ যে চারটে বলা হয় সাধারণত সেটা নয়। যাই হোক, আল্লাহ যেভাবে আদেশ দিয়েছেন সেইভাবে আপনি চেহারা ধোবেন, তখন তার চেহারার পাপরাশি তার দাড়ির শেষ প্রান্তের পানির সাথে ঝরে যায়। দেখছেন দাড়ির কথা উল্লেখ আছে, তার মানে পুরুষের উজুর কথা বলা হয়েছে, মহিলাদের দাড়ি নেই, তেমনি যাদের দাড়ি নেই দাড়ি চাছারও গোনা হয়তো ঝরে যাবে, তাই না? যাদের দাড়ি নেই তাদের দাড়ি চাছারও গোনা, হ্যাঁ আল্লাহ মুস্তাহান। তো তারপর সে যখন তার হাত দুখানি কোনই পর্যন্ত ধোয়, তখন তার হাতের পাপরাশি তার আঙ্গুলের পানির সাথে ঝরে যায়। অতঃপর সে যখন তার মাথা মাসা করে, তখন তার মাথার পাপরাশি চুলের ডগার পানির সাথে ঝরে যায়। মাথাতে কত রকম দুশ্চিন্তা, কুচিন্তা, কত রকম পাপ আছে, তাই না? আর যত পাপের গোড়াই হচ্ছে মাথা, এখানে তো কম্পিউটারের কি আছে, হার্ড ডিস্ক আছে, তাই না? তো পাপরাশি চুলের ডগার পানির সাথে ঝরে যায়। অতঃপর সে যখন তার পা দুখানি গাঁট পর্যন্ত ধোয়, তখন তার পায়ের পাপরাশি তার আঙ্গুলের পানির সাথে ঝরে যায়। আল্লাহ আকবার। অতঃপর সে যদি দাঁড়িয়ে গিয়ে নামাজ পড়ে, আল্লাহর প্রশংসা ও তার মাহাত্ম বর্ণনা করে, যার তিনি যোগ্য এবং অন্তরকে আল্লাহ তাআলার জন্য খালি করে দেয়, তাহলে সে ওই দিনকার মতো নিষ্পাপ হয়ে বেরিয়ে আসে যেদিন তার মা তাকে প্রসব করেছিল। আল্লাহ আকবার। কিসের হাদিস? মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস 1967 নম্বর। তাহলে এখানে বোঝা গেল কি যে আপনি উজু করে, নিয়মিত উজু করে যদি নামাজ পড়েন, তাহলে আপনি নিষ্পাপ হয়ে যাবেন আপনার জন্মদিনের মতো। অন্য এক বর্ণনায় আছে, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়ুসবিগুল উযুআ সুম্মা ইয়াকুমু ফি সালাতিহি فيعلم ما يقول إلا انفتلك يومي ولدته أمه من الخطايا ليس عليه ذنب। ভালো প্রশ্ন নিয়ে হাদিসটা। যখনই কোন মুসলিম পূর্ণরূপে উজু করে, পূর্ণরূপে মানে সম্পূর্ণরূপে, তিনবার ধুতে হবে, তিনবার ধুতে হবে, এ নয় যে কোন পূর্ণ ধুতে হবে কবার, তিনবার, আপনি এইভাবে করে নিলেন, শেষকালে এভাবে গুলিয়ে দিলেন, হয়ে গেল না? এ হলো না, ঠান্ডার দিনে পানিটা ফেলে দিয়ে মুখটা হাত ধুয়ে নিলেন, চালাকি না? ঠান্ডার দিনে একটু কষ্ট হয় মুখে পানি নিতে, এ চলবে না, পূর্ণরূপে করতে হবে, পূর্ণরূপে উজু করতে হবে, তারপর নামাজ পড়তে দাঁড়াবেন। হ্যাঁ, এখানে একটা শর্ত আছে, ফায়ালামু মা ইয়াকুল, নামাজ পড়তে দাঁড়িয়ে সে যা বলছে তা বুঝবে। বাসানন্দা সামি আল্লাহ লিমান হামিদ মানে কি বলুন? জানি না। রব্বানা লাকাল হামদ মানে কি? জানি না। আল্লাহমকফিল্লাহামনি ওয়াহদিন ওয়াফিন ওয়ারজুকনি মানে কি জানি না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমান আর-রহিম মালিকি ইয়াওমিদ্দিন মানে কি জানি না। তাহিয়াতু লিল্লাহি ওয়া সলাওয়াতু ওয়া তাইয়্যিবাতু মানে কি জানি না। হাদিসে কি বলা হচ্ছে? ثم يقوم في صلاته فيعلم ما يقول, যা বলছে তা যেন সে বুঝে, অর্থাৎ অর্থ জেনে মনোযোগ সহকারে তা পড়ে। তার কারণ অর্থ না জানলে মনোযোগ আসবে না। আপনি ইমামের কেরাত শুনছেন, আহ কি সুন্দর লাগছে, সুরটা খুব ভালো, কিন্তু মানে বুঝলে আহ চোখ দিয়ে পানি আসবে, মানে বুঝলে আরো মজা, তাই না? বাসানন্দা, যদি একটা নারকেল দেওয়া হয় তো নারকেলটা যদি ওপরে কামড় দেন, আহা হা আমার হুজুরের দেওয়া নারকেল, কামড় দিচ্ছেন, খুব কামড় দিচ্ছেন, যাক হুজুরের দেওয়া তো বটে, কিন্তু ভেঙে যদি ভিতরে শ্বাসটা খেতে পান, আহা, তাই না? নারকেলের ওপরে কামড় দিলে কতটা হবে ভিতরে শ্বাস? মানে বুঝলেন, নামাজে যদি মানে বুঝেন তাহলে আপনার নামাজটা নামাজ হবে, কারণ মানে বোঝাটা হচ্ছে নামাজের প্রাণ। প্রাণ মূর্তি, মূর্তির কোনো দাম নেই যদি তার ভিতরে প্রাণ না থাকে। প্রাণ হলে কি হবে? মানুষ হবে, তাই না? তখন যখন সে এইরকম ভাবে নামাজ পড়বে তখনই সে প্রথম দিনের শিশুর মতো নিষ্পাপ হয়ে নামাজ সম্পন্ন করবে। হ্যাঁ, এটা হচ্ছে মুস্তাদরাকে হাকিম এবং তাবারানির হাদিস। ব্যাস, এ হলো নামাজ পড়ার কথা। তাহলে এখানে এই এই মানে হাদিসে অতিরিক্ত একটা শর্ত পাওয়া গেল যে শুধু নামাজ পড়লেই হবে না, নামাজটা বুঝে পড়তে হবে। দু নম্বর কাজ হচ্ছে নামাজ আদায়ের পর মসজিদে অবস্থান করা, জামাতের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাওয়া এবং কষ্টের সময় পূর্ণরূপে উজু করা। দেখেন, এখানে আবার আলাদা করে ফজিলত এসেছে, যে পূর্ণরূপে উজু করার ফজিলত আলাদা, আর ওখানে পূর্ণরূপে উজু করে নামাজ পড়ার ফজিলত বলা হলো, তাই না? তো এখানে কটা কাজ বলা হয়েছে? তিনটে কাজ। এক হচ্ছে যে মসজিদে নামাজ পড়ে এশার নামাজটা একবারে পড়ে যাব, তা বলে কি মসজিদে গীবত করবেন, ইমাম সাহেবের সঙ্গে চা খাবেন, নষ্টি ফষ্টি করবেন? না না, তা না। হ্যাঁ, মসজিদে বসে আপনি একটা নামাজের অপেক্ষা করছেন, সেই ক্ষেত্রে আপনার আল্লাহর জিকির থাকবে, তাসবিহ তাহলিল থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, এই কাজ। দ্বিতীয় হচ্ছে জামাতের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাওয়া, গাড়িতে না, পায়ে, হ্যাঁ দূরে হলে কি করবেন আপনি, পায়ে হেঁটে যাবেন। পায়ে হাঁটলে কি হবে? একটা প্রতি পদক্ষেপের বিনিময়ে, যটা পদক্ষেপ করবেন প্রতি পদক্ষেপের বিনিময়ে একটা করে নেকলিকা হবে, একটা করে গুনাহ ঝরানা হবে, একটা করে মর্যাদা বর্ধন করা হবে। এই দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হচ্ছে কষ্টের সময় পূর্ণরূপে উজু করা। কষ্টের সময় মানে যখন আপনি পানি স্পর্শ করতে চান না, পানি ব্যবহার করলে ক্ষতি হবে, এই যে অনেকে বলে সর্দি লেগে যায় হুজুর, ফজরে উজু করলে সর্দি লেগে যায়, জানি না কিভাবে, সামান্য পানি তো হাকে হাতে মুখে লাগানো হয়, তাতে নাকি তাদের উজু, জানি না আমি সত্যি কিনা, হতেও পারে, বলা যায় না, পানি ছুলেই অনেকের আবার সর্দি লেগে যেতে পারে, এমন স্পর্শ কাতর, এমন কি বলে আপনার কি বলে সেটাকে, যে খুবই মানে স্পর্শকাতর মানুষ, যে পানি একটু ঠান্ডা লাগে তার নাক ঝরতে লাগে, হতে পারে, হতে পারে। তো সেই সময় যদি আপনি কষ্ট করে উজু করেন, তবে হ্যাঁ যদি অসুস্থ হয়ে যান তো সেই সময় করা উচিত না, ইচ্ছা করে অসুখ আনা উচিত না। আপনি জানেন যে উজু করলে আমার কি হবে, অসুখ হয়ে যাবে, তবুও আপনি জোর করে উজু করবেন, এটা উচিত না, মানে বিপদ ডেকে আনা উচিত না, ঠিক না? তাহলে তিনটে কাজের হাদিস শুনেন। আতানি রাব্বি ফি আহসানি সূরা ফাকালা ইয়া মুহাম্মদ কুলতু লাব্বাইকা রাব্বি ওয়া সাদাইক, এই হাদিসটা শুনেন, সহিহ হাদিস। আজ রাত্রে স্বপ্নে আমার রব্বে তাবারাকা ওয়া তাআলা সুন্দর আকারে আমার কাছে এলেন। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল রবকে স্বপ্নে দেখেছেন, এখানে আল্লাহর আকার প্রমাণিত হচ্ছে, সুন্দর আকারে দেখেছেন। কেমন? আল্লাহ নবী বলেননি, সাহাবারা জিজ্ঞাসাও করেননি, বাস বলেননি। কেমন বলতো মানে তাই আল্লাহ কেমন বলাম, লাইসা কামিসলিহি শাই, এবারে তার কাছে কিভাবে এসেছে তিনিই জানেন, তিনিই জানতেন, কিন্তু তার মতো কোনো কিছুই নেই। এবারে আমরা জানি যে আল্লাহ তাআলাকে দেখা যাবে, আমরা সাধারণ মানুষ জান্নাতে গিয়ে যারা জান্নাতি হবে তারা দেখতে পাবে, তার মানে তার আকার আছে, কিন্তু আল্লাহর নবী স্বপ্নে দেখলেন, সে সম্পর্কে তিনি কি আর কেমন দেখলেন বলা ঠিক না, তার কারণ তার মতো কিছুই নেই। আমরা এ পর্যন্ত জানবো যে তার মতো কোনো কিছুই নেই। আর একটা কথা হলো যে অনবীও কি আল্লাহকে স্বপ্নে দেখতে পারে? অনবীও কি আল্লাহকে স্বপ্নে দেখতে পারে? যেমন অমুক ইমাম আল্লাহকে 100 বার দেখেছেন, অমুক ইমাম এই করে না। এখানে সঠিক প্রমাণ আমরা জানি না যে অনবী কেউ স্বপ্নে দেখতে পারে। এখানে নবীর কথা প্রমাণ হচ্ছে যে তিনি রবকে সুন্দর আকৃতিতে দর্শন করেছেন, তারপর তিনি আমার কাছে এসে বললেন, হে মোহাম্মদ, তুমি কি জানো সর্বোচ্চ ফেরিস্তা মন্ডলী বা শ্রী ফেরিস্তা সভা কি বিষয়ে বাদানুবাদ করে? আমি বললাম, হে আমার প্রতিপালক, আমি তো জানি না। অতঃপর তিনি তার হাত আমার দুই কাঁধের মাঝে রাখলেন। এটাও একটা আশ্চর্যজনক কথা, আল্লাহর হাত দুই কাঁধের মাঝে। হাত, আল্লাহর হাত আবার কেমন জানি না, আল্লাহ যেমন সেরকম হাত। আল্লাহর হাতের কথা শুনেছি, নিজের হাতে আদমকে সৃষ্টি করেছেন, তাই না? নিজের হাতে তাওরাত লিখেছেন। হাত কেমন, আল্লাহ যেমন, আল্লাহ সম্পর্কে জানি না, তখন হাত সম্পর্কেও জানি না। এমনকি আমি আমার বক্ষস্থলে তার শীতলতা অনুভব করলাম, সুতরাং তার ফলে আমি জানতে পারলাম আসমানে যা আছে এবং জমিনে যা আছে। আল্লাহু আকবার, সব জানতে পারলাম। অতঃপর তিনি বললেন, হে মোহাম্মদ, তুমি কি জানো? তা বলে এর থেকে গায়েবী খবর জানতেন, প্রমাণ হলো না। তখন যেটা জানলেন, জানানো হয়েছিল, আল্লাহ আল্লাহ তাআলা যখন হাত রাখলেন তখন আসমান জমিনের যা সবকিছু জানতে পারলেন, দেখতে পারলেন না। তার মানে এই নয় যে তিনি সবসময় গায়েবের খবর জানতেন। হে মোহাম্মদ, তুমি কি জানো সর্বোচ্চ ফেরেশতা সভা কি বিষয়ে বাদানুবাদ করে? এবার তো জানতে পারলাম না, আল্লাহ আল্লাহ তো জানিয়ে দিলেন, তার মানে হাত রেখে জানিয়ে দিলেন। তারপর আমি বললাম, হ্যাঁ, কিসের ব্যাপারে? কাফফারার ব্যাপারে, পাপের প্রায়শ্চিত্ত মর্যাদা সমূহের ব্যাপারে। কাফফারা হলো নামাজ আদায়ের পর মসজিদে অবস্থান করা। কাফফারাটা কি? নামাজ আদায়ের পর মসজিদে অবস্থান করা। মসজিদ হচ্ছে প্রত্যেক মুত্তাকির ঘর, তাই না? প্রত্যেক মুত্তাকির ঘর হলো মসজিদ। তা বলে ওই বললাম যে শুতে ঘরের জায়গা নেই, ঘরে মসজিদের শোভা তা নয়। তারপরে ইমাম সাহেবের সঙ্গে, আমাদের দেশে তো মসজিদের সাথে কোন কোন মসজিদের ভিতরে ইমাম সাহেব থাকে, তার সঙ্গে বন্ধুত্ব আছে, খাওয়া দাওয়া এই সেই, না এই জন্য না, বুঝতে পারছেন? মসজিদে অবস্থান করে কিসের জন্য? ইবাদতের জন্য এবং জিকির জন্য। রমজানের দিনে তো বুঝতেই পারছেন, ঘরে অনেকের ঘরে ফ্যান নেই, কিছু নেই, মসজিদে এসে শুয়ে থাকে, যেখানে এসি আছে মসজিদের এসিতে এসে শুয়ে থাকে, না এর জন্য না। মসজিদ বিশ্রামাগার নয়, মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা। আর মসজিদের সঙ্গে আপনার মন লটকে থাকলে জানেন তো কেয়ামতে আরশের নিচে ছায়া পাবেন। জামাতের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাওয়া, তার মানে ইন্তেজার, কি বলছেন, ইসবাগুল উযূয়ে ফিল মাকরুহাত ওয়া ইন্তেজারুস সালাতি বাদাস সালাত ওয়া মান ইউহাফিযু আলাইহিন্না আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন ওয়া কানা মিন যুনুবিহি কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহ। কি হলো? যে কাফফারা হলো নামাজ আদায়ের পর মসজিদে অবস্থান করা, জামাতের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাওয়া এবং কষ্টের সময় পূর্ণরূপে উজু করা। যে এগুলি পালন করবে সে কল্যাণের সাথে জীবন যাপন করবে, কল্যাণের সাথে মৃত্যুবরণ করবে এবং সে সেদিনকার মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। এটা হচ্ছে তিরমিজির হাদিস, বুঝতে পারলেন? হয়ে গেল দুটো কাজ, দুটো মানে ওখানে তো তিনটে কাজ হয়েছে, তাই না? তিন নম্বর কাজ হলো হজ করা। হজ জীবনে একবার ফরজ হয়, আর যদি 5 বছর পরপর একবার করতে পারেন তাহলে ভালো, আর হজ আমরা যদি বারবার বরাবর করতে পারেন তাহলে আপনার দারিদ্র দূর হবে, অভাব অনটন সব মুছে যাবে। তো হজ করলে পরে আপনি প্রথম দিনকার শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কাইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহ। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ পালন করবে, হজের কাজ কার জন্য করবে? ওর তো শর্ত আছেই, আল্লাহর জন্যই তো করতে হবে। হজ পালন করলো এবং তাতে কোন অশ্লীল কাজ করলো না, মানে ঠিক মতো হজটা করলো, পাপাচারণও করলো না, কোন পাপের পাপ করলো না, সে ব্যক্তি ঠিক ওই দিনকার মতো নিষ্পাপ হয়ে বাড়ি ফিরবে যেদিন তার মা তাকে প্রসব করেছিল। এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। 4 নম্বর কাজ হচ্ছে বাইতুল মাকদেসে নামাজ পড়া। বাইতুল মাকদেসে নামাজ পড়লে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সুলাইমান ইবনে দাউদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দেখেন সুলাইমান বিন দাউদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে প্রশ্ন করেন যে আমাদের নবী ছাড়া অন্য নবীর ক্ষেত্রে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যায়? জি বলা যায়, তাই না? এখানে হাদিসে কি আছে? ইন্না সুলাইমান বিন দাউদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য হাদিসে আছে ঈসার ব্যাপারে, ঈসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, দরুদ দরুদ নবীদের নামে দরুদ পড়া হয়, আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম সাধারণত অন্য নবীদের জন্য বলা হয়, আমাদের নবীর জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, কিন্তু এটা জরুরি নয়, ফিক্সড না, কিন্তু ওলামাদের ব্যবহার এরকম আছে যে মুহাদ্দিসিনদের ব্যবহার যে শেষ নবীর জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য নবীদের জন্য আলাইহি সালাম বলা হয়, বাস আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলা হয়। যাই হোক, তো বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম্মা বানা বাইতাল মাকদিস সাআল আল্লাহ আজ ওয়া জাল খিলালান সালাসা, সুলাইমান বিন দাউদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদিস নির্মাণ করলেন, তখন তিনি আল্লাহ আজ ওয়া জালের নিকট তিনটি বিষয় প্রার্থনা করলেন। কে বাইতুল মাকদিস কে তৈরি করেছিলেন? সুলাইমান। কাদের নবী? বানী ইসরাঈলের নবী, ইহুদিদের নবী। সেই সুলাইমানের হাইকাল ওখানে আছে, খুঁজছে ওরা এখনো, যে ভিতরে যদি কোনো চিহ্ন পায় তাহলে বা যে কোনো দিন মসজিদ ধ্বংস করে মুসলমানদের যা অবস্থা, দিনে দিনের দিন দুর্বল হয়ে যাচ্ছে, এবং সেখানে ইহুদিরা সেই জায়গাতে হাইকালে সুলাইমানের স্বপ্ন দেখছে বা আছে, কিন্তু আজ পর্যন্ত পায়নি, বহু খোঁড়া করেছে কিন্তু আজ পর্যন্ত পায়নি। আল্লাহ যেন এই মসজিদকে মুসলমানদের হাতে পরিপূর্ণরূপে ফিরিয়ে দেন এবং স্বাধীন করেন, আল্লাহুম্মা আমিন। তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাম যে এমন বিচার মীমাংসা প্রার্থনা করছি যা তার মীমাংসার অনুরূপ হয়, যে বিচারটা আমি করব সেটা যেন আল্লাহর, মানে আল্লাহর অনুরূপ হয়, মানে আল্লাহ তাআলার বিচার হয়। আসল বিচার যে বিচারটা হবে সেটা যেন কি হয়, আল্লাহ তাআলার মানে সম্মতি ক্রমে আল্লাহর যে হুকুম সেই হুকুম অনুযায়ী হয়। আর তার মানে কিরকম হতে হবে? যেমন অনেক বিচারের ব্যাপার আছে, দাউদ আলাইহিস সালাম বিচার করলেন, তারপর সুলেমান বিচারটা সঠিকভাবে বিচার করলেন, তো সেই বিচার যেন আল্লাহ, আমি যে বিচারটা করব সেই বিচারটা যেন কি হয়, সঠিকভাবে হয় বা আপনার আল্লাহর হুকুমের অনুসারী হয়, তাকে তাই দেওয়া হলো। তিনি আল্লাহ তাআলা আজওয়াজালার নিকটে এমন সাম্রাজ্য চাইলেন যা তার পরে যেন কেউ পেতে না পারে, মানে এমন সাম্রাজ্য চাইলেন, এমন আধিপত্য চাইলেন যে তার পরে যেন কোনো বাদশাহ কোনো দুনিয়া কেউ পেতে না পারে, কারণ জিনকে পর্যন্ত তার কি ছিল, বস ছিল, তাই না? জিনের বস, জিনকে পর্যন্ত তিনি বস করতে পেরেছিলেন, তাই না? জিনও তার কথা মেনে চলতো। আছে কেউ দুনিয়াতে এরকম যে জিন কথা মেনে চলে না? এই জন্যই একজন প্রশ্ন করছিলেন, হুজুর জিন বস করা যায় কি যায় না, জিন বস করা যায় কি যায় না? তো জিন বস করা যায়, যদি জিন স্বেচ্ছায় বস হয় তবে বস করা যায়, তাছাড়া বস করা কঠিন আছে। জিন যদি স্বেচ্ছায় বস হয়তো কোনো প্রলোভনে শিরক কাজ করিয়ে করাবার মাধ্যমে, অথবা কোনো মুসলিম ভালো মুসলিমের সাথে তৌহিদবাদীর সাথে যদি বন্ধুত্ব হয়ে থাকে তাহলে আমরা অবিশ্বাস করি না, তাই না? কিন্তু এই বস করা এমন নয় যে তোমার কথা মতোই চলবে, আর তুমি যদি সুলাইমান আলাইহিস সালাম যদি না চলে তো তুমি শাস্তি দিতে পারবে, এরকম না, তাই না? সুতরাং জিন বস করা ওই সুলাইমান আলাইহিস সালামের দোয়ার বিপরীত না, কারণ সুলাইমান আলাইহিস সালাম সব জিনই কি ছিল, বস ছিল। এই তো তুমি একটা জিনকে বস করবে, তাও তোমার বস সে নিজের ইচ্ছায় হলে করবে, না তো পারবে না, অতএব বিরোধী নয়। তিনি যখন মসজিদ নির্মাণ শেষ করলেন তখন আল্লাহ আজ্জাজাল্লার নিকট প্রার্থনা করলেন যে ব্যক্তি কেবলমাত্র নামাজের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হবে বাইতুল মাকদেসে, সে ব্যক্তি যেন ওই দিনকার মতো নিষ্পাপ হয়ে ফিরে যায় যেদিন তার মা তাকে প্রসব করেছিল। কোথায় এটা? বাইতুল মাকদেসে। এমনিতে আপনারা জানেন যে কাবা শরীফে নামাজ পড়লে বাসা নামদার কত সওয়াব হবে? 100,000 থেকে বেশি, একটা নামাজ 100,000 থেকেও বেশি নামাজের সমান হবে। আর মদিনার মসজিদে 1,000 নামাজ থেকেও বেশি নামাজের সওয়াব হবে, মানে কোন কোন হাদিসে আছে 50,000, কিন্তু সেটা সহি না। আর বাইতুল মাকদেসের ব্যাপারে 500 কথা আছে কিন্তু সেটা সহি না, সঠিক হচ্ছে কত? কত নামাজ? 250 নামাজ, 250। আড়াইশো নামাজের জন্য একটা সহি বর্ণনা এসেছে, আর এই একটা বর্ণনা সহি যে ওখানে নামাজ পড়লে একদম নিষ্পাপ। কিন্তু আজকাল তো নামাজ পড়া বড় কঠিন, নামাজ পড়ার জন্য বয়সের শর্ত, পঞ্চাশের ঊর্ধ্বে হইতে হবে আর কি আর কি, কেননা ইহুদিরা ভয় করছে যে এখান থেকে আবার কোন এরা জেহাদ শুরু করে দেয় কিনা ইত্যাদি। তো আল্লাহুল মুস্তাআন, আল্লাহ যেন উদ্ধার করুন, আল্লাহ সবই ইচ্ছা, আল্লাহ যখন চাইবেন তিনি সেই মসজিদকে মুসলমানদের জন্য পরিপূর্ণ রূপে ফিরিয়ে দেবেন। হলো পাঁচ নম্বর কাজ, পাঁচ নম্বর কাজ হচ্ছে রোগাক্রান্ত হয়ে আল্লাহর প্রশংসা করা, রোগাক্রান্ত হয়ে আল্লাহর প্রশংসা করা। এমনিতে আপনি বা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলি, অনেকে বলে না, আর বলেন না ভাই, সুগারে প্রেসারে জর্জরিত, আর আর বলেন না ভাই আমার এই বিপদ, আল্লাহ বলেন না পেটে ব্যথা ইত্যাদি ইত্যাদি, আর বলেন না ভাই তিন চার দিন জ্বরে ভুগছি, কিন্তু আলহামদুলিল্লাহ কেউ বলবে এই সময় কষ্টে? কষ্টে আলহামদুলিল্লাহ বলনে ওয়ালা? আপনার ছেলে মারা গেছে, কি হয়েছে ভাই? আমার হ্যাঁ ছেলে মারা গেছে, আলহামদুলিল্লাহ বলবেন? আলহামদুলিল্লাহ আমার ছেলে মারা গেছে না, আলহামদুলিল্লাহ আমার ছেলে চাকরি পেয়েছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু মারা গেছে বলবেন না? তো এখানে আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে, একদা সাদ্দাদ বিন আওস ও সোনাবিহি এক রোগীকে সাক্ষাৎ করতে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, আজ সকালে তুমি কেমন আছো? কাইফা আসবাহতা, তুমি সকালে কেমন আছো? লোকটি বলল, আল্লাহর নিয়ামতে আছি, আল্লাহর নিয়ামতে আছি। সাদ্দাদ বললেন, পাপ সমূহ মাফ হয়ে যাওয়া এবং গুনাহ সমূহ ঝরে যাওয়ার সুসংবাদ নাও, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন। দেখছেন আল্লাহর নিয়ামতে আছি মানে কি হলো? প্রশংসা হলো না আল্লাহর? আলহামদুলিল্লাহ মানে তাই না? আলা নিয়ামতিল্লাহ, আলা নিয়ামতিল্লাহ, তো আলহামদুলিল্লাহ একই তো কথা হলো, বা শুকর আল্লাহর শুকর, আল্লাহ যে হালে রাখে সেই হালে, বহু রকম করে আল্লাহর প্রশংসা করা যায় তাই না? দেখেন এখানে কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহটাই বলতে হবে তা না, এখানে দেখেন আল্লাহর নিয়ামতে আছি তাই না? তো অন্য শব্দেও প্রশংসা আপনি নিজের ভাষাতেও করতে পারেন। তো তিনি বলেছেন, ইন্না আল্লাহ আজ্জাজাল্লা ইয়াকুল ইন্নী ইযা ইবতালাইতু আবদান মিন ইবাদি মুমিনান ফাহামিদানি আলা মাবতালাইতুহু ফাইন্নাহু ইয়াকুমু মিন মাযযাইহি যালিকা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহ মিন আল খাতায়া ওয়া ইয়াকুলু আর-রাব্বু আজ্জাজাল আনা কাইয়াদ আনা কাইয়াদতু আবদি ওয়াবতালাইতুহু وَأَجُرُوا لَهُ كَمَا كُنْتُمْ تُؤْجِرُونَ لَهُ وَهُوَ صَحِيح। আল্লাহ আজ্জাজাল, আমি যখন আমার কোন মুমেন বান্দাকে রোগবালা দিয়ে পরীক্ষা করি, এটা কে বলছেন? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন, তিনি বলেছেন, আল্লাহ বলেছেন। তার মানে কি হলো এটা? কি হাদিস বলা হয়? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, কোন হাদিস এটা? হাদিসে কুদসি, আল্লাহর কথা কিন্তু কোরআনে নেই। ওহি হচ্ছে দুই প্রকার, ওয়াহিয়ে মাতলু আর ওয়াহিয়ে গায়ের মাতলু। তো হাদিস ওয়াহি তাই না, কিন্তু এটা গায়ের মাতলু, তেলাওয়াত করা হয় না, আর এর তেলাওয়াতে এটা আল্লাহর কথা। ইন্নাল্লাহ কি বলছে? ইন্না ইযা তালাইতু আবদান মিন ইবাদি মুমিনান ফাহামিদানি, তেলাওয়াত করলে দশটা করে নাকি পাওয়া যাবে একটা হরফের বিনিময়ে? না, কিন্তু কোরআন পাওয়া যাবে তাই না? তো এখানে এটা যে হাদিসে কুদসি, আমি যখন আমার কোন মুমিন বান্দাকে রোগবালা দিয়ে পরীক্ষা করি এবং সে ওই রোগবালাতে আমার প্রশংসা করে, দেখছেন রোগ এসেছে, যন্ত্রণা এসেছে, জ্বালা এসেছে, কিন্তু আলহামদুলিল্লাহ, মানে যন্ত্রণায় কাতর হয়ে আছে, কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালে রাখে আমি সে হালে আছি। তখন সে তার ওই বিছানা থেকে সেই দিনকার মতো নিষ্পাপ হয়ে ওঠে যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল। রব্ব তাবারাক ওয়া তাআলা কেরামান কাতিবিনকে বলেন, আমি আমার বান্দাকে অনেক আমল থেকে বিরত রেখেছি এবং রোগগ্রস্ত করেছি, কারণ সে জামাতে যেতে পারে না, সে ঠিক মতো নামাজটা পড়তে পারে না, হয়তো রোজা রাখতে পারে না ইত্যাদি ইত্যাদি, অসুখ দিয়েছি বলেই তো করতে পারছে না। সুতরাং তোমরা তার জন্য সেই আমলের সওয়াব লিখতে থাকো যে আমলের সওয়াব তার সুস্থ অবস্থায় লিখতে। এটা আর একটা অতিরিক্ত পাওনা, এক হলো যে শিশু প্রথম দিনকার শিশুর মতো কি হয়ে যাবে? নিষ্পাপ হয়ে যাবে। দ্বিতীয়ত যে অসুস্থ অবস্থাতে যে ভালো কাজগুলো করতে পারছে না, তার ফলে সেই কাজেরও স্বভাব তার জন্য লেখা। মহিলাদের দেখেন পাঁচ দিন সাত দিন নামাজ বন্ধ, কিন্তু তারা যদি নিয়ত রাখে এসব ফজিলতের নিয়ত রাখে তো তারাও কি পাবে, ওই যে নামাজ পড়ার স্বভাব পেত সেই স্বভাবই পেতে থাকবে। অসুস্থ অবস্থায় রোজা রাখতে পারে না, তার স্বভাব পেতে থাকবে। মুসাফির অবস্থায় সে কষ্ট পায়, অসুখ অবস্থায় সে কষ্ট পায়, সে কষ্ট অবস্থায় সে যদি কি করে নিয়ত রাখে যে আমি আল্লাহর কাছে এহতেসাব রাখতে হবে, এহতেসাব, তাহলে সেও সেই অসুস্থ অবস্থাতে সেই স্বভাব পাবে যে সুস্থ অবস্থাতে যে স্বভাব পেত। এই যে হচ্ছে মুসনাদ আহমদের হাদিস। সুতরাং এই মোটামুটি সাতটা কারণ জানলাম বা আমল জানলাম, যে আমলের মাধ্যমে জন্মদিনের শিশুর মতো নিষ্পাপ হওয়া যায়। তবে আগেই আপ সতর্ক করেছিলাম যে এতে কাবিরা গুনাহ মাফ হবে কি না সেটা আল্লাহই ভালো জানেন। তবে আমরা আল্লাহর কাছে আশা করব, এসব কাজ করে আশা করব যেন আমার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, আর যে গুনাহর জন্য তওবা জরুরি সেই গুনাহর জন্য আল্লাহর কাছে তওবা করতে তৌফিক লাভ করি। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।